উন্মাদ নয়। উহারা কি বলিতে চাহে সে একজন কবি, আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি। বল, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে, না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? উহারা কি বলে, এই কুরআন তাহার নিজের রচনা? বরং উহারা অবিশ্বাসী। উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না। উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে, না উহারা নিজেরাই স্রষ্টা? নাকি উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে? বরং উহারা তো অবিশ্বাসী। أم عندهم خزائن ربك أم هم المسيطرون তোমার প্রতিপালকের ভান্ডার কি উহাদের নিকট রহিয়াছে, না উহারা এই সমুদয় নিয়ন্তা? أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে, থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। أم له البنات ولكم البنون তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছো যে উহারা ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে? أم عندهم الغيب فهم يكتبون নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে? অথবা উহারা কি কোন ষড়যন্ত্র করিতে চাহে? পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার। নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলা আছে? উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র। উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে, ইহা তো এক পুঞ্জীভূত মেঘ। উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে। সেদিন উহাদের ষড়যন্ত্র কোন কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না। ইহা ছাড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চক্ষুর সামনেই রইয়াছো, তুমি তোমার প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো। ومن الليل فسبح وإدبار النجوم এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্ত গমনের পর।